বারে বারে পড়ি আমি তোমার ইনাত, তবু কেন মেটে না মনের ইশাদ। বারে বারে পড়ি আমি তোমার ইনাত, তবু কেন মেটে না মনের ইশাদ। মধুতে ভরা তোমার নাম, মধুতে ভরা তোমার নাম, চারিদিকে শুনি আমি তোমার গুণগান। বারে বারে বারে বারে পড়ি আমি তোমার নাম, তবু কেন মেটে না মনের ইশাদ। বারে বারে পড়ি আমি তোমার নাম, তবু কেন মেটে না মনের ইশাদ। আসমান জমিন তোমার নামে সৃজন করিল খোদা তোমার শানে, আসমান জমিন তোমার নামে সৃজন করিল খোদা তোমার শানে। পাহাড় পর্বত নদ নদী যা কিছু ধরাতে অসিলাই তুমি, রহমত তুমি সারা দুনিয়ার, রহমত তুমি সারা দুনিয়ার, আছি কি আমি নবিগত মার। বারে বারে বারে বারে পড়ি আমি তোমার নাত, তবু কেন মেটে না মনের ইশাদ। বারে বারে পড়ি আমি তোমার নাত, তবু কেন মেটে না মনের ইশাদ। মধুতে ভরা তোমার নাম, মধুতে ভরা তোমার নাম, চারিদিকে শুনি আমি তোমার গুণগান। বারে বারে হাসরে মিজানে তুমি সবার শাফাআত করিবে নবীজি আমার, হাসরে মিজানে তুমি সবার শাফাআত করিবে নবীজি আমার। রহমত তুমি সারা দুনিয়ার, রহমত তুমি সারা দুনিয়ার, আছি কি আমি নবিগত মার। বারে বারে বারে বারে পড়ি আমি তোমার নাত, তবু কেন মেটে না মনের ইশাদ। বারে বারে পড়ি আমি তোমার নাত, তবু কেন মেটে না মনের ইশাদ। মধুতে ভরা তোমার নাম, মধুতে ভরা তোমার নাম, চারিদিকে শুনি আমি তোমার গুণগান। বারে বারে বারে বারে পড়ি আমি তোমার নাত, তবু কেন মেটে না মনের ইশাদ। খোদারি আর সেই লেখা আছে তোমারি প্যারা নাম, খোদারি আর সেই লেখা আছে তোমারি প্যারা নাম। তোমার নামে দরুদ পড়ে, তোমার নামে দরুদ পড়ে বিশ্ব সুবহ সালাম। বারে বারে বারে বারে পড়ি আমি তোমার নাত, তবু কেন মেটে না মনের ইশাদ। বারে বারে পড়ি আমি তোমার নাত, তবু কেন মেটে না মনের ইশাদ। মধুতে ভরা তোমার নাম, মধুতে ভরা তোমার নাম, চারিদিকে শুনি আমি তোমার গুণগান। বারে বারে বারে বারে পড়ি আমি তোমার নাত, তবু কেন মেটে না মনের ইশাদ। শেষ সন্ধ্যে আমার কবি এমডি ইয়ানুর আমিনি কি বলছে শুনুন। কবি ইয়ানুর বলে কলমে তোমাকে জানাই সালাম আলাও হে নবী গো আমার, শিল্পী রমজান বলে কলমে তোমাকে জানাই সালাম আলাও হে নবী গো আমার। অধম আমি বড় গুনাহগার, অধম আমি বড় গুনাহগার,